করে নয় শূন্য চিঠি চিরে জুঝিও ফুল নিয়ে নাই মন দিও নাই লাগো দিন কবাই তাকো দিন কবাই রাগি যায় জুঝিও চিঠি ছাড়ে নাই মিত হুও নাই তার গীত গাই তার গীত গাই কথা দেই জুঝিও কথা রখে নাই ভুল কর নাই তাকু ভাল পাই